ভজিত নাম চকা নয়ন মোর যাউ জীবন প্রভু দিনে ন দেখিলে তো কড়া বদন মোর সরেনি দিন ভজি ভজিত নাম চকা নয়ন মোর যাউ জীবন প্রভু দিনে ন দেখিলে তো কড়া বদন মোর সরেনি দিন দিনে ন দেখিলে তো কড়া বদন মোর সরেনি দিন করিব না পোতে না